যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে, না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কাঁদো শ্রাবণে ফাগুনে। যদি শোনো হাওয়া কথা বলে, কে জানে সে কার অভিমান, না জ্বলিতে দীপ যদি নিভে যায়, শুরুতেই হো যদি দেখো নীর ভেঙে দিতে, যদি দেখো নীর ভেঙে দিতে আকাশে ওই আসে ঝড়, মনে করো কোনো বালু চরে তুমি বেঁধেছিলে খেলা ঘর।